السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين آج كي أما ديك خوب راك تدارس شتا هلو پور بير شمپوك پور ريا شمپوك تو دوتو بدها ريا ولوب دخاني كاج تمني যদি কোনো কাজে লোক দেখানোর উদ্দেশ্য না থাকে, সেই কাজের মাধ্যমে দুনিয়া উদ্দেশ্য থাকে, নোট কামানো উদ্দেশ্য থাকে, পয়সা কামানো উদ্দেশ্য থাকে, রিয়ার মতোই। কিন্তু তার হুকুম, তার বিধান কি আলাদা শরীয়তে আছে? নিশ্চয় আছে। কোন মানুষ খাঁটি ইবাদত করে, ইবাদতের কার জন্য করে? আল্লাহর জন্য করে। কিন্তু তার মাধ্যমে সে সরাসরি পার্থিব কোনো স্বার্থ সিদ্ধি চায়, বেতন কিংবা টাকা পয়সা কামানো ইত্যাদি। উদাহরণ আপনারা জানেন, যারা যে কোনো দিনের নামে যে কাজই করে, নামাজ পড়ানো থেকে নিয়ে তারাবী পড়ানো থেকে নিয়ে হজ করা থেকে নিয়ে, আপনারা যে আমাদের দাওয়াতের কাজ আমরা করছি দাওয়াতের কাজ থেকে নিয়ে যে কোনো দিনের কাজ, মুদাদেশি যারা মাদ্রাসায় পড়াচ্ছে, বুখারি মুসলিম পড়াচ্ছে, কোরআনের তফসির পড়াচ্ছে, যারা জলসা করে টাকা নিচ্ছে, জলসা করে টাকা নেয় না, হাজার হাজার টাকা নিচ্ছে, এদের এই সমস্ত কাজগুলো আসলে বিধান কি? কাজ তো দিনের কাজ, কিন্তু করছে কিসের উদ্দেশ্যে? পয়সার উদ্দেশ্যে। এদের অবস্থা কি? অর্থ কামানোর উদ্দেশ্যে বদল হজ করা। আপনি হজ করেছেন, আবার খুঁজছেন যদি কেউ হজ করতে পারে যাব। উদ্দেশ্য কি? হ্যাঁ, উদ্দেশ্য, কিন্তু হজ হবে সব হবে তা না। মেন উদ্দেশ্য হলো যে আপনার রসিদ কিছু বাড়বে, আপনার ব্যাংক ব্যালেন্স কিছু বাড়বে। গনিমতের মালের লোভে জিহাদ করা, আপনি জিহাদ করতে গেলেন, জিহাদ কি উদ্দেশ্যে? আল্লাহর দিনকে উঁচু করার জন্য না, বরং সেখানে যে গনিমতের মাল বলে না, মানে যুদ্ধলব্ধ সম্পত্তি লাভের জন্য আপনি গেলেন জিহাদ করতে। বেতন নেওয়ার উদ্দেশ্যে আজান দিলেন কিংবা নামাজ পড়লেন, ইমামতি করলেন, সার্টিফিকেট বা চাকরির জন্য দিনী ইলম শিক্ষা করলেন। অধিকাংশ মাদ্রাসার ছাত্ররা তারা কি উদ্দেশ্যে পড়ে? স্কুল কলেজের ছাত্ররা সবাই চাকরির জন্য পড়ে, নাকি শুধু জ্ঞানী হওয়ার জন্য পড়ে? মনে হয় না। সবাই লক্ষ্য হচ্ছে মা বাপের লক্ষ্য আর ছেলের লক্ষ্য, যে বড় ডাক্তার হবো, বড় ইঞ্জিনিয়ার হবো, বড় উকিল ব্যারিস্টার হবো ইত্যাদি ইত্যাদি, পয়সা বেশি হবে। আর মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের অধিকাংশই মা বাপরা হয়তো অনেকের নিয়ত থাকে যে একজন আলেম করব, দিনের খাদেম করব থাকে, কিন্তু বাচ্চারা বুঝতে পারে না, ছেলেরা বুঝতে পারে না যে আমি কেন পড়ছি। একটু একটু জ্ঞান হলে তখন সেই জ্ঞানের মাধ্যমে সেও চায় যে আমি কিসে দুটো পয়সা রোজগার করতে পারবো। লোকের সাদকা ফেতরা ওসর জাকাত খেয়ে খেয়ে খেয়ে খেয়ে পড়াশোনা করে যেমনি জ্ঞান হয়, তেমনি জেনারেল লাইনে পরীক্ষা দিতে যায় বা জেনারেল লাইনে সার্টিফিকেট সংগ্রহ করে বড় বড় চাকরি খোঁজে, তখন ইংলিশে পরীক্ষা দেয়, ইংলিশের চাকরি খোঁজে, মোটা টাকার চাকরি খোঁজে, তখন আর আরবিতে মন বসে না, আরবিকে বরং ঘৃণা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। অথচ লোকের ওসর ফেতরা খেয়ে ছোট থেকে মানুষ হয়েছে, মাদ্রাসায় পড়ে পড়ে মানুষ হয়েছে, বড় হয়ে ওইদিকে ঝোঁক, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কোথায় কি হব, পয়সা কামানোর ঝোঁক। হাই স্কুলে মাস্টারি করব, হাই স্কুলে গিয়ে মাস্টারি করছে, আলেম হয়ে চট করে জেনারেল লাইনে সরকারি চাকরি খুঁজছে, কিসের জন্য? রুজি রুটির জন্য, পয়সার জন্য, অর্থের জন্য, বিলাসিতার জন্য। হুজুর এগুলো কি? তার কি এরা সব, এদের অবস্থা কি হবে বলছে? বিধান হচ্ছে দুই প্রকার। যদি আমলের সবটাই অথবা অধিকাংশটাই দুনিয়া লাভের উদ্দেশ্যে হয় তাহলে তা শিরকে আকবর, আল্লাহ আকবর। যদি অধিকাংশটাই শুধু পয়সার জন্য করছেন, আপনার পুরো ইবাদতটা অধিকাংশটা, যদি আপনার দিন শিক্ষা অধিকাংশটা কিংবা আপনার যে কোনো ইবাদত যেটা নামাজ হোক হজ হোক অধিকাংশটাই টাকা পয়সা উপার্জনের জন্য হয় কিংবা সবটাই হয়, তাহলে তা হবে শিরকে আকবর। আল্লাহর সাথে কাকে শরীক করলেন? পয়সাকে, টাকাকে। আর যদি দুনিয়া লাভের উদ্দেশ্যে কোন নির্দিষ্ট আমল করা হয় তাহলে তা শিরকে আসগার হবে এবং আমলটি বাতিল হবে, যেমন রিয়াতে হয়েছিল। সেই আমলটা, যে আমলটা আপনি করবেন, উদ্দেশ্য কি? নির্দিষ্ট আমল এবং তা দুনিয়া লাভের উদ্দেশ্যে হচ্ছে, তাহলে তা সেই আমলটা বাতিল হয়ে যাবে। দুনিয়া নেবার উদ্দেশ্যে দিনের আমল করা হতে সতর্ক করেছেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানূ ইয়ামালুন। সূরা হুদ 15 নম্বর আয়াত। যারা শুধু পার্থিব জীবন তার সৌন্দর্য কামনা করে, আমি তাদেরকে তাদের কৃতকর্ম সমূহের ফল পৃথিবীতেই পরিপূর্ণ রূপে প্রদান করে দিই এবং সেখানে তাদের জন্য কিছুই কম করা হয় না, পুরো পুরো আল্লাহ দিয়ে দেন। দুনিয়া চাও তো দুনিয়া খোদা জিসকো দেতা হয় ছাপ্পড় ফাড় কে দেতা হয়, একদম পুরোপুরি পাবেন। আসছে টাকা পয়সা ডাইনে বাঁয়ে থেকে চলে আসছে টাকা পয়সা। এরা এমন লোক যে তাদের জন্য পরকালে জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। তারা দুনিয়াতে পেয়ে গেছে, পরকালে কিন্তু জাহান্নাম। আর তারা যা কিছু করেছে তা সবই পরকালে নিষ্ফল হবে। যে ইবাদতের কাজগুলো করেছে, যে দাওয়াতের কাজ করেছে, যে কোরআন পড়েছে, যে আজান দিয়েছে, যে নামাজ পড়েছে, যে হজ করেছে, সব নিষ্ফল বেকার। তার কারণ তার সওয়াব সে দুনিয়াতে নিয়ে ফেলেছে। আল্লাহ বলছেন, সমস্ত নিষ্ফল হবে আর তা হবে নিরর্থক, সমস্ত কর্ম হবে নিরর্থক। বুঝতে পারছেন যে দুনিয়া লাভের উদ্দেশ্যে আখেরাতের কোনো কাজ করা যাবে না, মোটেই না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল লা ইতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি এমন কোন জ্ঞান অর্জন করলো যার দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি লাভ করা যায়, কি ইলম অর্জন করলো, জ্ঞান অর্জন করলো। যে আপনারা কি জন্য এসেছেন? ইলম অর্জন করতে। যদি এই ইলম অর্জনটা কি জন্য এসেছেন? যে টাকা পয়সা পাবো, ওখানে গেলে ইলম অর্জন করলে ওখানে বসলে টাকা পয়সা পাবো, কিংবা কাপসা পাবো, মুরগি পাবো, কিংবা আরো কিছু পাবো, এই শ্রেণীর যদি কোন লোভ থাকে মনের ভিতরে শুধু এই উদ্দেশ্যেই এসেছেন, তাহলে কি হবে? কিংবা যদি কোন মাদ্রাসার ছাত্র তালেবে এলেম শুধুমাত্র দুনিয়া কামানোর উদ্দেশ্যে, অর্থ সঞ্চয় করার উদ্দেশ্যে, বিলাসিতার উদ্দেশ্যে, চাকরি করার উদ্দেশ্যে সে মাদ্রাসার কোরআন হাদিসের তফসিরের জ্ঞান অর্জন করছে, ইলম অর্জন করছে, কিংবা হাফেজ কোরআনের হাফেজ হচ্ছে, কিংবা কারি কোরআনের কিরাত শিখছে, কিংবা আলেম তালিম শিক্ষা করছে, কিংবা মুফতি তার ইফতা কোর্স পূর্ণ করছে, কিসের জন্য? পদের জন্য, টাকার জন্য, গদির জন্য। তাহলে সেই লোভের জন্য এমন অবস্থা হবে যদি সে তা করে, তাহলে কেয়ামতের দিন সে ব্যক্তি জান্নাতের সুগন্ধটাও পাবে না। জান্নাতের সুগন্ধ কত বছর দূর থেকে পাওয়া যাবে? 500 বছরের পথ, চাই না সে আল 500 বছর কোন বছর আল্লাহ জানে। 500 বছর যদি আমাদের দুনিয়ারই বছর হয় তো বলুন আমাদের দুনিয়াতে কোন দেশ আছে যেখানে 500 বছর তাও হেঁটে যেতে হবে না, উটের পিঠে না, গাড়িতে না, প্লেনে, আল্লাহ জানে। মোট কথা, এত দূর থেকেও জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে। আর যে ব্যক্তি এই দুনিয়া লাভের জন্য এলেম শিক্ষা করবে, কোরআন হাদিসের এলেম, আপনি কম্পিউটার শিখুন দুনিয়া লাভের জন্য, চাষবাস শিখুন দুনিয়া লাভের জন্য, ইঞ্জিনিয়ারিং শিখেন দুনিয়া লাভ, সমস্যা নেই। সমস্যাটা কি? কোরআন হাদিসের জ্ঞান যদি আপনি শিক্ষা করেন দুনিয়া লাভের জন্য, দুনিয়া কামানোর জন্য, দুনিয়া উপার্জনের জন্য, তাহলে কেয়ামতের মাঠে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে না, জান্নাতের সুগন্ধ আপনি পাবেন না। সুতরাং খুবই সতর্কতার বিষয়, যারাই যে কোনো দিনের কাজ করেন, মসজিদের কাজ করছেন, মসজিদের ঝাড়ু দেওয়া থেকে নিয়ে আজান দেওয়া থেকে নিয়ে ইমামতি থেকে নিয়ে মাদ্রাসায়, মাদ্রাসাতেও যারা কাজ করছেন, যারা মোদারেসি করছেন, যারা আদায়কারী, যারা যারা যে কাজই করছেন, যারা সেক্রেটারি, যারা সম্পাদক, সে সবকিছুই হচ্ছে দিনের কাজ। ইলমের পথ, ইলম শিক্ষা করা হচ্ছে ইবাদত, আর ইলমের পথ হচ্ছে আখিরাতের কাজ। এই কাজ যদি আপনি দুনিয়া লাভের জন্য, টাকা পয়সা লাভের জন্য করেন, তাহলে কেয়ামতে কোনো অংশ পাবেন না, বরং কি পাবেন? জাহান্নাম ছাড়া আর কিছু না, জান্নাতের সুগন্ধও পাবে না। জান্নাত দেখা যায় দূরের কথা, তাতে ধোকা তো দূরের কথা, সুগন্ধটুকুও পাওয়া যাবে না। এই যেমন আল্লাহ তাআলা হজের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে হজ করো, আল্লাহর জিকির করো যেভাবে হজ করতে হয়। তবে হ্যাঁ একটা কথা আল্লাহ বলেছেন, যদি কেউ এমন কাজ করে তাকে তো খেতে হবে, তাই না? তাকে তো চলতে হবে, তার তো ছেলে মেয়ে থাকবে, তার তো ভরণ পোষণ দরকার আছে, কে করবে? কর্তৃপক্ষকে করতে হবে। ইমাম ইমামতি করবে, কিন্তু টাকা চাইবে না, তার নিয়োগ টাকা না, কিন্তু যে গ্রামে বা যে জামাতে ইমামতি করবে সেই জামাতের উচিত সেই ইমামের ভরণ পোষণ করা ভালো করে, তাই না? ইমামতি করার জন্য একটা গোলাম কিনে রাখবে মসজিদে, আর সে গোলামকে এক মাস দু মাস ছুটি দেবে না, একদিন কামাই করলে তাকে কত রকম কথা বলবে, হ্যারিকেনের কাজ না মুছলে তাকে কথা শোনাবে, মসজিদ নোংরা হয়ে থাকলে তাকে কথা শোনাবে, আর তার বউ বাচ্চা ঘরে আছে তার বউয়ের কাছে যেতে দেবে না। সে ব্যক্তি যৌন পীড়নের পীড়িত থাকে, সেই পীড়ন তার দূর করতে পারবে না, মসজিদের পাশে একটা ঘর তাকে দিতে পারবে না, তাকে এমন কেনা গোলাম মাথা কিনে রেখে দিয়েছ তাকে কষ্ট দেবে, এই কথা কোথায় আছে শরীয়তে? না এটা আর না ওটা, ইমাম চাইবে না কিন্তু তাকে দাও। আজানের কোন মজুরি সে নেবে না, কিন্তু মুসলিম সরকার যদি হয়, ইসলামী সরকার তাকে দেবে, চাইবে না। যারা বক্তা বক্তৃতা করতে যাচ্ছে পয়সা নিচ্ছে, পয়সা তারা চেয়ে নেবে না, কিন্তু যারা করাচ্ছে তাদের রাখা খরচ দিতে হবে না? হবে না, নাকি নিজের খরচেই ওই দূর দূরান্তে আপনার বাড়ি যেখানে আশেপাশে আপনি করতে, আল্লাহ তালা আপনাকে সাধ্যের অতীত ভার দেন না, তাই না? আপনি আশেপাশে জলসা করতে যাবেন, আপনি এক জেলা থেকে অন্য জেলায় যাবেন, এটা কি আল্লাহ আপনাকে জোর করে পাঠাবেন? আপনি এখন ডাকছেন অন্য জেলা থেকে 300-400 কিলোমিটার দূরে, সেখান থেকে আপনি ডাকছেন হুজুর আমার এখানে দাওয়াত নিয়ে আসেন, সেখানে আপনি নিজের খরচে গেল, নিজের খরচে এলো, তাহলে এইভাবে যদি দু চারটা জলসা করে তাহলে কি হবে? তার ছেলে মেয়েকে পুষবে। অতএব যারা জলসা করাচ্ছে তাদের উচিত হুজুরের রাহা খরচ বাবদ যা খরচ হয় তাকে দেওয়া, এটা কন্ট্রাক্ট করে নেওয়া যাওয়া ঠিক না। যে আমার আমার হচ্ছে 5,000 টাকা নাইট, অনেকের নাইট ফিক্সড আছে, আমার আছে 10,000 টাকা, এরকম ঠিক না। কিন্তু বক্তাদের বারো কথা আছে আলাদা, তারা বলে যে আমরা যদি ফিক্সড না করি লোকে দেবে না, আর দেবে না সেটা আমি নিজেই ভুক্তভোগী, আমি জানি। আমাকে জলসা করতে গেছি, যেখানে জলসা করতে গেছি জলসার পরে যে রাহা খরচটা দিয়েছে ট্রেনের খরচ হয় না, তাহলে এবারে আমাদের দেশে একটা খারাপ কথা বলে, মাগ বেচে বিটির বিয়ে, শুনেছেন আপনারা? তার মানে বউকে বিক্রি করে সেই পয়সা দিয়ে বিটির বিয়ে দিতে হবে। তো আপনার নিজের পকেট থেকে যদি খরচ করে দাওয়াত কাজ করতে যান, তাহলে তো বুঝতে পারছেন কি হবে, বুঝতে পারছেন? হুজুর তবলি গলাটা করে করে, তারা তবলি গলা তো এমনি করে না, তারা বিভিন্ন জায়গা থেকে পায়, জামাতের সাহায্য আছে, এ নয় যে বিনা পয়সায় আল্লাহ তাআলা সরাসরি দেন, তা তো নয়, পয়সা নিশ্চয়ই থাকতে হয়। এখন এই বেচারি তার পয়সা নিয়ে সে কি করে চলবে? তা এখন যদি ফিক্সড না করে তাহলে পরে ফিক্সড করা উচিত না, তার নাইট হওয়া উচিত না, সে ভাড়া খাটবে এরকম উচিত না বক্তা। কিন্তু কার্য খাতিরে যখন সে বলছে আমি যদি ফিক্সড না করি তারা দেবে না, মনে করুন একটা এক জায়গায় যাবে সেখানে 500 টাকা খরচ, এবারে চাইলেন না আপনি মুখ বন্ধ করে থাকবেন, হুজুর রাহা খরচ নিয়ে 300 টাকা দিল। যেমন আমার সাথেই হয়েছে, দাম্মাম গেলাম, একবার শুনেছি আপনাদেরকে, দাম্মাম গেলাম জলসা করতে, এখান থেকে আমাকে দাওয়াত দিল যেতেই হবে, মুদির আমাকে গাড়ি ধরিয়ে বার করে দিল, গাড়ি ফিক্সড করে দিল, যাও বক্তৃতা করে জলসা করে ফিরে আসবে, 500 রিয়াল তোমাকে দেওয়া হবে। কাকে? গাড়িওয়ালাকে। তারপরে দাম্মামে গেলাম, সেখানে প্রোগ্রাম হলো, এসার পরে এসার প্রোগ্রাম টোগ্রাম সেরে খাওয়া দাওয়া তো কেউ করালো না, তারপরে গাড়িওয়ালা বসেই ছিল, সঙ্গে সঙ্গে গাড়িওয়ালা বললো চলো যা ফিরে যেতে হবে, ঠিক আছে। তখন রাত 10:11 বাজছে, তারপরে অফিসের এক রুমে নিয়ে গিয়ে সেখানে সাইন করা করালো, দিয়ে একটা খাম ধরিয়ে দিল, তার মানে হুজুরের সম্মানে টাকা দেখিয়ে দেবে না, খামের ভিতরে ভরে দিল, ভালো কথা। তারপরে রাস্তাতে এসে পেট্রোল পাম্পে খেতে হবে তো, খাইনি, সেই দুপুরে খেয়েছি আর রাত্রে খাইনি, পেট্রোল পাম্পে খুলে বুফিয়াতে স্যান্ডউইচ নিতে যাচ্ছি তো দেখছি খামের ভিতরে মাত্র 300 রিয়াল, এবার বাকি গাড়িওয়ালাকে দিতে হবে কত? 200, বাকি কত থাকে? 200 রিয়াল, প্রত্যেক দেবো আমি, বাকি রাস্তায় যে আমি খেয়েছি, রিয়াজে যাওয়ার সময় ভাত খেয়েছি, এখন যে আমি খাবো প্রত্যেকে খাবো, বলুন এবারে। তাহলে যদি ফিক্সড না করি তাহলে লোকে এভাবেই ঠকাবে আমাকে, আমাকে এভাবেই ঠকাতে থাকবে, এই জন্য আমরা ফিক্সড করি, তাদের কথা যদি ঠিক হয় তো সে তারা আমরা আল্লাহর সঙ্গে বুঝে নেবে, কিন্তু ফিক্সড করা ঠিক না। এভাবে দাওয়াতের কাজে পয়সা নেওয়া যদি দুনিয়ার উদ্দেশ্যে হয় তাহলে পরে জাহান্নাম ছাড়া কিছু না। তবে হ্যাঁ, উদ্দেশ্য যদি দুনিয়া না হয়, দিন হয়, কিন্তু কিছু খেতে হবে, পেতে হবে, তাহলে পরে আপনার অসুবিধা হবে না। যেমন আপনি ভালো লোক, আপনি হজ করতে চান, যদি কোনো ওসিলা পান তো আপনি হজ করতে যাবেন। আসল উদ্দেশ্য কি? হজ, টাকা না, আর সেই সঙ্গে টাকা পেয়ে গেলে সমস্যা নেই। আসল উদ্দেশ্য দিন প্রচার করা, সেই সঙ্গে টাকা পেলেন তাহলে সমস্যা না। তাহলে প্রধান দুটো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু প্রধান হবে কোনটা? দিনটা। তা না হলে যদি দিনটা প্রধান না হয় আর দিনের কাজ আপনি করছেন দুনিয়ার জন্য, দুনিয়াটা আপনার প্রধান হয়, তাহলে পরে জাহান্নাম ছাড়া আর কোনো পথ নেই। মোট কথা হচ্ছে যে যারাই এই ধরনের কাজ করছে, বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়াশোনা করছে, আল্লাহ আল্লাহ রসুলের পড়াশোনা করছে, সাদকা ফেতরা খেয়ে সেই প্রতিষ্ঠান চলছে, সে বলে আমি বড় লোকের ছেলে, আমি খাই না, আমি ফিস দিই। ফিস তো দাও, কিন্তু মাদ্রাসার বেতনটা দাও, বাড়ি ভাড়াটা দাও, কারেন্টের বিলটা দাও, এগুলো কোথেকে আসছে? জাকাত ফেতরা থেকেই আসছে। তুমি যারা ফিস দিয়ে খাবার ফিসটা দিয়েছো, সব তো সব ফিসটা তো হয় না, নিশ্চয়ই কিছু না কিছু সেখান থেকে সহযোগিতা লাভ হচ্ছে তোমার। আর তারপরে তুমি তাও বা পড়ছো কি কোরআন হাদিস, আর সেই পিছনে পড়ার উদ্দেশ্যটা কি? নট কামানো। তাহলে জেনে রেখো, কিয়ামতের দিনে জান্নাতের সুগন্ধ নেই। এই শ্রেণীর দুনিয়াদার মানুষের জন্য, দুনিয়াদার, দুনিয়া দুনিয়া দুনিয়া যা করছে দুনিয়া, এখন তো দেশে হিড়িক পড়ে গেছে, মৌলবাদ ঠেকাবার জন্য সরকার বড় বড় আলেমদেরকে চাকরি দিচ্ছে, সরকারি চাকরি, আবার মসজিদের ইমামদেরকেও বেতনভোগী করে দিয়েছে। তার মানে কি বুঝতে পারছেন? যে হ্যাঁ, তোমাদেরকে বেতন দিচ্ছে ঠিকই, কিন্তু যার নুন খায়, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নুন খায়, নুন আমি এমনি দিচ্ছি, নুন খেয়েছ গুণ গাইতে হবে। অতএব এই মৌলবাদী মৌলবাদ ঠেকাবার জন্য চাকরি দেওয়া হচ্ছে। আমি যেমন বলবো তোমাদেরকে তেমনি বলতে হবে। আমি হচ্ছি মেন মূল গায়ন, মূল গায়ন মানে মূল গাইয়ে, না মূল গায়ন, মূল গাইয়ে, আমি যেমন গাইব তোমরা তেমনি তালে তালে গাইবে। বুঝতে পারছেন? ভালো রাজনীতি, ভালো সিস্টেম। আর এই জন্য বড় বড় আলেম আর দেখবেন মাদ্রাসায় পড়াবার জন্য বড় আলেম নাই। কেন? বড় আলেমরা ঢুকে গেছে কোথায়? বড় চাকরিতে, একবারে স্টার্টিং 18,000-25,000 বেতন, আবার কি চায়? আর মাদ্রাসায় বেচারিরা 3,000-4,000 এর বেতন। হ্যাঁ, এই পড়ে পড়ে ওই যে টিম টিম টিম টিম করে প্রদীপ গুলো জ্বলছে, এবার সেখান থেকে যারা ছাত্ররা বের হচ্ছে তারা কত বড় আলেম হবে চিন্তা করুন। হ্যাঁ, কিভাবে? হ্যাঁ, যে মায়ের পেটে খাদ্য নেই সেই মায়ের সন্তান কেমন হবে? বুঝতেই তো পারছেন। অতএব আল্লাহ আল্লাহ রহম করুন, যদি দুনিয়ায় উদ্দেশ্য হয়, দুনিয়ায় সবকিছু হয়, দুনিয়ায় পেয়ে যাবেন। তো আমি বলতে আসছিলাম যে হজের সময় হজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। হজ করতে গিয়ে অনেক মানুষ দোয়া করে, শুধু দুনিয়ায় চায়, দুনিয়ায় চায়, আখিরাতে তাদের কোনো অংশ নাই। ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। দেখেন আল্লাহ বলছেন যে ওদের মধ্যে কিছু লোক আছে যারা বলে আল্লাহ দুনিয়াতে দাও এবং আখিরাতেও কল্যাণ দাও। প্রধান উদ্দেশ্যটা কি? আখেরাত। তা জাহান্নামের আযাব থেকে বাঁচাও, তারা উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, তারা যা উপার্জন করছে তাদের জন্য তাদের ফল রয়েছে আখেরাতে। আর আল্লাহ তাআলা খুব শীঘ্রই হিসাব নেবেন কোন মানুষের অন্তরে কি আছে। আমি যে লম্বা লম্বা বক্তৃতা করছি, মোটা মোটা বই লিখছি, আমার অন্তরে কি আছে আল্লাহ জানেন, তাই না? আপনারা জানেন না, আপনারা ভাবেন হুজুর খুব ভালো লোক, হ্যাঁ কত সুন্দর বই লিখছে, কত সুন্দর কথা বলছে, বক্তৃতা করছে, কিন্তু আমি তো বেতন পাই, তাই না? বেতনভোগী অনেক মানুষ তো বলেই বসে আছে, এসি রুমে বসে বসে, এরা হচ্ছে কি? বেতনভোগী। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, আবু সাহেব ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, বলে যারা পয়সা চায় না তাদের কথা শোনো, এরা পয়সা নিয়ে কি করছে কথা বলছে এদের কথা শোনো না। তার মানে আমরা বেতনভোগী, আর তবলিগী জামাতে যারা যাচ্ছে তারা পয়সা নেয় না কারো কাছে। ভাই উদ্দেশ্য, কোরআনের উদ্দেশ্য হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখেছি, আমি আপনাদের কাছে কোনোদিন একটা পয়সা চেয়েছি? যদি আমি আপনাদের কাছে চাইতাম খবরদার আমার অনুসরণ করতেন না। কোরআনের উদ্দেশ্য তাই, নবী যখন উম্মতকে দাওয়াত দেন উম্মতের কাছে পয়সা চান, কিন্তু নবীর তো একটা চলার মতো কিছু ব্যবস্থা ছিল, নাকি নবী না খেয়ে দাওয়াত দিয়েছেন? বলুন, নিশ্চয়ই চলার মতো ব্যবস্থা ছিল, যেকোনো ভাবে চলে তার ব্যবস্থা করা হয়েছে। তেমনি যে দাওয়াত দেবে তার ব্যবস্থাটা হতে হবে, যে কোনো ভাবে, যাকে দাওয়াত দিচ্ছি তার কাছ থেকে না। আমাদের যদি মুসলিম সরকার দেয়, সমস্যা আছে, দিয়েছেন আল্লাহ নবী দিয়েছেন, তারপরে হযরত উমার ব্যবস্থা বা ব্যবস্থা করে দিয়েছেন, যারাই দাওয়াতের কাজে গেছে, নিশ্চয়ই জিহাদে যারা যায় তাদেরকে দেওয়া হয়েছে, এমনকি জাকাতের খাত খুলে দেওয়া হয়েছে এসব কাজের জন্য, দিন প্রচারের জন্য, জিহাদের জন্য। তাহলে ব্যবস্থা তো একটা থাকতেই হবে, এ নয় যে যে পয়সা চাচ্ছে বা যে বেতন নিচ্ছে তার কথা শোনো না, আর যারা বিনা বেতনে নিজের পয়সা খরচ করে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, এটা কথা নয় যে হক কথা বলছে তার কথা শোনো, দাঁড়া দাঁড়ায় ঘুরে যদি তারা তাদের এলেম নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, কেবল ফাজাইল শুনিয়ে বেড়ায়, তাদের কথা শোনো, এটা তো নয়, যার যে সহি কথা বলছে তার কথা শোনো। এটা নয় যে এসি রুমে বসে বলছে, না রোদে দাঁড়িয়ে বলছে, না ভিজে ভিজে বলছে, না কি, এটা দেখার দরকার নেই, কে সহি কথা বলছে সেটা দেখো, তার কথা শোনো। সুতরাং বেতন ভোগী যে, সে বেতনটা যদি মুসলিম সরকার দেয় কিংবা মুসলিম সমাজ দেয় কিংবা বাইতুল মাল দেয়, তাহলে তো কোনো খারাপ কথা না। আমরা তো তাদের কাছ থেকে চাই না, তাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাদের কাছে বলি ভাই আপনাদেরকে কোরআন হাদিসে পড়া শোনা না, মতে আপনারা দেন 5 পয়সা 10 পয়সা করে দেন, তাহলে নিশ্চয়ই খারাপ, আপনারাও শুনবেন আমার কথা, এ কোন লোক রে ধান দেওয়া, যেটা নিশ্চয়ই বলবেন। তো আমার কথা হলো, যদি এই উদ্দেশ্য আমার মানে আখেরাত হয় তাহলে আমি পাবো, আর দুনিয়া আমাকে পেতে হবে, তাছাড়া চলবে না। আর যদি আমার আসল উদ্দেশ্য দুনিয়া হয় আর আখেরাতের কাজ করছি, আখেরাত পেলাম না পেলাম কোনো পরোয়া নেই, তাহলে খবর আছে আখেরাতে কি হবে, জাহান্নাম ছাড়া আর কোনো পথ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সঠিক পথে চলার বলা। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।